ভাবতে ভালো লাগে এই আমি আছি তোমারই ভালোবাসায় চিলে তুমি আমারই থাকবে আমার পাশে যেমনি নদী মেশে সাগরে কুয়াশা ভেজে ভাসে চিলে তুমি আমারই থাকবে আমার পাশে যেমনি নদী মেশে সাগরে কুয়াশা ভেজে ঘাসে Terima kasih.